টিম গল্পাশুর কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আজকের গল্পে উল্লেখিত ঘটনাটি সম্পূর্ণরূপেই লেখকের কল্পনাপ্রসূত। যদি বাস্তবের সাথে এর কোনো রকম কোনো মিল থেকে থাকে, তাহলে তা হবে অনিচ্ছাকৃত অনিচ্ছক কাকতালীয়। মোহ। মানব সভ্যতার জন্মলগ্ন থেকেই মানুষ এই মোহের বশবর্তী। মানব জীবনের ছয়টি ঋপুর মধ্যে মোহ হল চতুর্থ ঋপু। মানুষ যখন মোহর ফাঁদে পড়ে, তখন সে বোঝে না বা বুঝতে চায় না যে সে কী করছে আর তার কাজের ফল কতটা মারাত্মক হতে পারে। এই তথ্যের ওপর ভিত্তি করেই গল্পাসুরের আজকের নিবেদন লেখক সুমন্ত বোস রচিত তন্ত্র আশ্রিত রহস্য ছিলার কাহিনী মৃত্যুবান। গল্পটি আমরা নিয়েছি লেখনী প্রকাশনী থেকে প্রকাশিত ভয়ের দেশে এই বইটি থেকে, যাতে আপনারা পাবেন আরও অনেক রোমাঞ্চকর গল্প। বইটি সংগ্রহের লিঙ্ক দেওয়া রইল নিচের ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি সোনালী, শব্দ সংযোজন ও আবহ নির্মাণে রাকিব, পোস্টার ডিজাইন রৌমজিৎ, চিত্রনাট্য ও সমগ্র পরিচালনায় পার্থ, বিশেষ সহায়তায় বিপুল। শুরু হচ্ছে লেখক সুমন্ত বোস রচিত তন্ত্র আশ্রিত থ্রিলার কাহিনী মৃত্যুবান। রাতের নিশ্চিদ্র অন্ধকারে ঘরের বাইরে পা রাখল ছায়া শরীর। অমাবস্যার রাতে চতুর্দিকে জমাট বাঁধা অন্ধকার। বাড়ির সামনে এসে থমকে দাঁড়াল সে। দোতলার জানলার দিকে একবার চেয়ে দেখল, একটা ক্ষীণ আলোর রেখা নির্গত হচ্ছে জানলা দিয়ে। সে জানে জানলার ওপারের মানুষটা এখন নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে রাস্তায় পা বাড়ালো সেই ছায়া শরীর। ব্যাগ হাতরে মিলিয়ে নিল সকল উপকরণ ঠিকঠাক নেওয়া হয়েছে কি না। একটা জিনিস হাতে পড়তেই শরীরে আরও একবার শিহরণ খেলে গেল তার। শ্মশানের পথে এগিয়ে চলেছে সে। যতই গন্তব্যের নিকটে আসছে, ততই তার হাত পা কাঁপতে আরম্ভ করছে। তার মনে দুই ভাবনার উদয় হয়েছে এবং উভয় ক্ষেত্রেই সন্দেহের সৃষ্টি হয়েছে। প্রথমত, এই কয়েকদিন যাবৎ সে যা কিছু শুনেছে বা জেনেছে সেই মতো কাজটা করতে পারবে তো? দ্বিতীয়ত, সব যদি সত্যি হয় তাহলে সে যা করতে চলেছে তার পরিণতি হবে ভয়ঙ্কর। সেই খারাপ আশঙ্কার পাপবোধ তার সারা শরীর জুড়ে পাক খেয়ে গলার কাছে দলা পাকিয়ে রইল। শ্মশানের শেষ প্রান্তে পূর্ব নির্ধারিত একটা গাছের কাছে এসে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রাখল ছায়া শরীর। ব্যাগ থেকে উপকরণগুলি একে একে বের করল। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে সেই গাছের নিচের মাটিতে একটা চতুর্ভুজ তৈরি করল। তার চার কোনায় চারটে মোমবাতি জ্বালিয়ে দিল। তারপর সিঁদুর দিয়ে তার ভেতরে একটা বৃত্ত তৈরি করল। একটা মাটির সরা বসিয়ে দিল তার উপর। এবার ডায়েরির একটি বিশেষ পৃষ্ঠা খুলে মন্ত্র পড়তে আরম্ভ করল আর ব্যাগ থেকে বের করল অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। চটের কাপড়ের পুতুল, একটা ছবি, একটা লম্বা লাল সুতো, মাথার চুল আর একটা বড় মোটা পিন। ছায়া শরীর প্রথমে চুলগুলো আগুনে ছুঁয়ে মন্ত্র পড়ে সরায় রাখল। তার ওপর বেশ খানিকটা হলুদ ঢেলে দিল। এরপর সর্ষের তেল সিঁদুর লেপে দিল পুতুলটার কপাল জুড়ে। সেটার বুকের কাছে ছবিটা রেখে লাল সুতো দিয়ে ছবি সমেত পুতুলটাকে গাছের সাথে বেঁধে দিল গুনে গুনে আঠাশ পাক দিয়ে। এতক্ষণ সে এক মনে কাজগুলো করছিল এই শ্মশান চত্বরের নিভৃত জঙ্গল মুখে। এবার অন্তিম কাজ করার সময় নিজের উপাচারের দিকে একবার শেষবারের জন্য তাকিয়ে তার ভয় লাগল। সেই আশঙ্কাটা আবার তাকে ঘিরতে শুরু করল। পরক্ষণেই মনকে বোঝাল, কিছু পেতে গেলে কিছু সরাতে হয়, আর কিছু না ভেবে বিড়বিড় করে শেষ মন্ত্র পড়ল ছায়া সূর্য। একটা কুটিল হাসি ফুটে উঠল তার ঠোঁটে, আর হাতের পিনটা সজোরে ফুটিয়ে দিল পুতুলের গলা লক্ষ্য করে। মাঝরাতে হঠাৎই বুকের ব্যথায় কুঁকিয়ে ওঠে নীলাঞ্জ। যন্ত্রণার দমক সামলাতে না পেরে ঘুম ভেঙে বিছানা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে যায় সে। কোনো মতে হাতরে জল খাওয়ার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হলো। টেবিল থেকে জলের জগ গেলাস সশব্দে নিচে পড়ে গেল। নীলাঞ্জনের সারা শরীর গুলিয়ে উঠছে এক অজানা অনুভূতিতে। এদিকে আওয়াজ শুনে তার ঘরে ছুটে এলেন তার বাবা মা। ঘরে ঢুকে দেখলেন ছেলে মেঝেতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। হাইশর, নীলু, নীলু তোর কি হয়েছে? নীলু, নীলু কথা বল, কথা বল। নীলু, হে নীলু, কি হয়েছে তোর বাবা, কি হয়েছে? হে আমার, কি স্বপ্নেশ হলো? নীলু কথা বল বাবা, কথা বল। প্রথমটায় দিশেহারা হয়ে গেলেন তারা, তারপর ধরাধরি করে তাকে বিছানায় শুইয়ে দিলেন। তার মা রুমেলা দেবী কিছুটা জল খাওয়ালেন ছেলেকে। মধ্যরাতেই পরিচিত ডাক্তারকে ফোন করলেন নীলাঞ্জনের বাবা বিভাসবাবু। ডাক্তার এলেন ভোরের দিকে। ছেলেটা ততক্ষণ এক টানা যন্ত্রণায় ছটফট করেছে। ডাক্তারবাবু আসতেই সে আঙুল দিয়ে ইশারায় দেখালো তার বুক আর পেটের মাঝখানে, ঠিক যে জায়গাটায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। সব দেখে ডাক্তারবাবু বললেন, এমনিতে তো ভয় পাওয়ার মতো কিছু দেখছি না, যতদূর মনে হয় গ্যাস অম্বলের ব্যথা। তবু আমি কিছু ওষুধ দিচ্ছি, কেমন, আর কিছু টেস্ট লিখে দিচ্ছি। ওষুধে না কমলে দুদিন পর টেস্টগুলো করাতে হবে, সেক্ষেত্রে রিপোর্ট দেখে বোঝা যাবে কি সমস্যা হয়েছে। ডাক্তারবাবু চলে যাওয়ার পর একটু ঘুম এসেছিল নীলাঞ্জনের, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘুম ভাঙতেই তাকে বারংবার বাথরুম যেতে হচ্ছে, সেই সঙ্গে বমনও হচ্ছে যথেষ্ট। চলাফেরার শক্তিও সে হারিয়ে ফেলেছে ধীরে ধীরে। দুশ্চিন্তায় পড়লেন তার বাবা মা। দুই সপ্তাহ পরেই ছেলের বিয়ে, তারই কলেজের বান্ধবী মীনাক্ষীর সাথে। দুই পরিবারের মধ্যেই ছিল খুশির আবহ। এর মধ্যে হঠাৎ করে যে কি হলো ছেলের, যত তাড়াতাড়ি সম্ভব তাকে সুস্থ করে তুলতে হবে। সকালবেলা নীলাঞ্জনের বন্ধু মহলে খবরটা ছড়িয়ে পড়তেই একে একে অনেকে দেখতে এলো, কিন্তু কারোর সাথে বিশেষ কথা বলতে পারল না সে। এদিকে মীনাক্ষী দূরের এক গ্রামে গেছে তার মামার বাড়িতে। একটু বেলার দিকে সুলগ্না এলো তাকে দেখতে। নীলাঞ্জনের এই অবস্থা দেখে সে উদ্বিগ্ন হয়ে গেল, যেন তার কষ্ট সে সহ্য করতে পারছে না। সুলগ্না নীলাঞ্জনের বুকে হাত বুলিয়ে কান্না ভেজা গলায় জিজ্ঞাসা করল, নীলাঞ্জন, কি কি হয়েছে তোমার, তোমার এই অবস্থা কি করে হলো, আমাকে বলো প্লিজ, খুব কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু নীলাঞ্জন ওকে দেখে একেবারেই খুশি হল না। সুলগ্নার হাতটা বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে বলল, আমি ভালোই আছি, ঠিকই আছি, তুমি তুমি কেন এসেছো? মেয়েটাকে কোনো কালেই ওর পছন্দ নয়। অথচ সুলগ্না বলেছিল সে নাকি ওকে ভালোবাসে। বড্ড গায়ে পড়া স্বভাব, কিন্তু সুলগ্নার পরশে ওর কষ্ট খানিকটা লাঘব হলেও একটা দুশ্চিন্তা ওকে ঘিরে রইল সর্বক্ষণ। এর কিছুক্ষণ পরে রক্তিম এসে ঘরে ঢুকল, বাঁকা চোখে তাকালো সুলগ্নার দিকে। সেই দৃষ্টিতে একটু অস্বস্তি বোধ করল মেয়েটা, তাই আর সেখানে না থেকে উঠে পড়ল সুলগ্না। আমি আজ আসি নীলাঞ্জন, পরে ফোন করব, ফোনটা কাছে রেখো, বাই। এক নাগাড়ে কথাগুলো বলে সুলগ্না চলে গেল। নীলাঞ্জনের সবচেয়ে ভালো বন্ধু রক্তিম, ওকে কাছে পেয়ে কোনো মতে মাথাটা তুলে ওর হাতটা নিজের হাতে চেপে ধরল নীলাঞ্জন, বলল, এই মেয়েটা কেন এসছে বলতো? আমাকে কি কোনোদিনও একটু শান্তি দেবে না? ওর জন্যই আমার এই দশা, মীনাক্ষীর সাথে আমার বিয়েটা ওর সহ্য হচ্ছে না। রক্তিম লক্ষ্য করল এটুকু কথা বলতে বলতেই হাঁপিয়ে গেছে নীলাঞ্জন, সে তাকে বুঝিয়ে শান্ত করল। আরে তুই এত ভাবছিস কেন? ভয় পাস না, শান্ত হ, মীনাক্ষী আর তোকে কেউ আলাদা করতে পারবে না, আমরা সবাই তোর সাথে আছি। এবার একটু বিশ্রাম নে, আমি আজ আসি। নীলাঞ্জনের শারীরিক অসুস্থতার খবরটা পেয়ে আর দেরি করেনি মীনাক্ষী। মামার বাড়ি থেকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সে রওনা দিল। অনেকটা রাস্তা, পৌঁছতে রাত হবে। গাড়িতে উঠে ড্রাইভার পঙ্কজ কাকাকে বলল, আগে নীলের বাড়ি চলো কাকু, তারপরে আমি বাড়ি ফিরব। তুমিই বলো কাকু, দুদিন ধরে ছেলেটা অসুস্থ, ডাক্তার এখনো কোনো রোগ চিহ্নিত করতে পারেননি। ডিসগাস্টিং, অথচ যত সময় যাচ্ছে ওর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। ও হারালে তো আমি সব হারাবো। নাও কাকু চলো এবার। গাড়িতে বসে সাত পাঁচ ভাবতে লাগলো মীনাক্ষী, হঠাৎ কি এমন হলো? জানলার কাঁচের বাইরে চোখ রেখে দেখলো দূর প্রান্তরে সীমানা রেখা জুড়ে সবুজ গাছপালার সমারোহ। আকাশের বুকে সূর্যাস্তকালে কেউ যেন একরাশ লাল আবির ছড়িয়ে দিয়েছে, কিন্তু এই সৌন্দর্য অচিরেই গ্রাস করল সন্ধ্যার অন্ধকার। মীনাক্ষীও আবার ডুবে গেল নিজের দুশ্চিন্তায়। রাতের দিকে সে যখন নিজের এলাকার কাছাকাছি এসে পৌঁছল তখনও সে চিন্তামগ্ন। ফাঁকা রাস্তা ধরে নিস্তব্ধ রাতে মীনাক্ষীর গাড়ি এগিয়ে চলেছে। সহসা গাড়ির সামনে দিয়ে একটা মেয়েকে রাস্তা পেরোতে দেখে তার চমক ভাঙল। কাকু কাকু এখানে গাড়িটা একটু থামাও প্লিজ। পঙ্কজ কাকু গাড়ি থামালেন। জায়গাটা ওর চেনা, রাস্তা ছেড়ে ডান দিকে জংলা পথ চলে গেছে শ্মশানের দিকে। আর যে মেয়েটিকে সে এই মুহূর্তে ওদিকে যেতে দেখল সেও তার পরিচিত, না অতি পরিচিত, কলেজের সহপাঠী সুলগ্না। দ্রুত গাড়ি থেকে নেমে ও বলল, পঙ্কজ কাকু তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। এই বলে জঙ্গলে ঢুকে পড়ল মীনাক্ষী। কিছুটা এগিয়েই সে সুলগ্নাকে আবার দেখতে পেল। এত রাতে কি করছে মেয়েটা? সাবধানী পা ফেলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করল মীনাক্ষী। সে দূর থেকে দেখল শ্মশান চত্বরে পৌঁছে গেছে সুলগ্না। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল মীনাক্ষী। আড়াল থেকে সব কিছু লক্ষ্য করল। একজন জটাজুটোধারী তান্ত্রিক বসে আছেন ধুনির সামনে। সুলগ্না ওনার কাছে এগিয়ে যেতেই কথোপকথন শুরু হল, যদিও সেসব কথা কিছুই তার কানে এসে পৌঁছল না। সুলগ্না হাত বাড়িয়ে কিছু দিল তান্ত্রিককে, তান্ত্রিক সেগুলো নিয়ে কোনো একটা ক্রিয়া শুরু করল। শ্মশানের নিস্তব্ধ পরিবেশে নিকষ অন্ধকারে গাছের আড়ালে একাকী দাঁড়িয়ে থাকতে ভয় হলো মীনাক্ষীর। একসময় সে লক্ষ্য করল সেই তান্ত্রিক দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে হাতের মুঠি থেকে কিছু একটা ছুঁড়ে দিল কুণ্ডে। আগুনের শিখা লক লক করে ওপরে উঠেই আবার প্রশমিত হল, তার ওপর সৃষ্টি হলো ধোঁয়ার কুণ্ডলী। সেই কুণ্ডলীর ভেতরে ওটা কে ঠিক বোঝা গেল না, কিন্তু ভয়ের একটা হিমেল স্রোত বয়ে গেল মীনাক্ষীর শির দাঁড়াবে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা ঠিক নয়, গাড়ির দিকে ফিরে যেতে লাগলো সে। ঠিক সেই সময় তান্ত্রিকের অট্ট হাসি শুনতে পেল, দ্রুত পা চালালো সে। কিন্তু তার অলক্ষ্যে একটা ভয়ঙ্কর কালো ছায়া তার পেছনে বাতাসে ভেসে এলো। অজান্তেই গাটা ছমছম করে উঠল মীনাক্ষীর। গাড়িতে উঠে পঙ্কজ কাকাকে বলল, সরি কাকু, আর তোমাকে কোথাও দাঁড় করাবো না, এবার সোজা নীলদের বাড়ি চলো। পেছনের কালো ছায়াও তার পেছনে ভেসে চলল, কিন্তু গাড়িতে প্রবেশ করে কার্যসিদ্ধি করতে পারল। মামার বাড়ির গ্রামে মায়ের মন্দিরে পূজা দিয়ে প্রসাদী ফুল নিয়ে এসেছে সে, তাই সেই পশ্চাৎভাবিত ছায়া বারংবার গাড়িতে প্রবেশ করতে গিয়ে প্রতিহত হচ্ছে। মীনাক্ষীর মনে আরও একটা দুর্ভাবনার উদয় হয়েছে সুলগ্নাকে নিয়ে। এমনিতেই মেয়েটা নীলাঞ্জনের উপর দুর্বল, সেটা সে জানে। নীলাঞ্জনের বাড়িতে এসে যখন তার মায়ের কাছে জানতে পারল সুলগ্না সকালে তাদের বাড়িতে এসেছিল, এসব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী নয় তো? নীলাঞ্জনের ঘরে ঢুকে দেখল ছেলেটার শরীরটা বিছানার সাথে যেন মিশে গেছে। হঠাৎ করে দেখলে প্রাণ আছে কিনা সংশয় হয়। তার এই অবস্থা দেখে কেঁদে ফেলল মীনাক্ষী। নীল, এ নীল দেখো, আমি তোমার মিনু। চোখ খোলো নীল, এই তো আমি এসেছি, দেখো লোকটি। বিছানার পাশে বসে অনেকক্ষণ ডাকাডাকির পর চোখ মেলল নীলাঞ্জন। ঝাপসা দৃষ্টিতে প্রেমিকাকে দেখে একটু যেন খুশি হলো সে। উত্থান শক্তি নেই, মাত্র দুদিনে সুঠাম চেহারা শীর্ণকায় হয়ে গেছে। মিনু, তুমি এর পরে আরো কিছু যেন জড়িয়ে জড়িয়ে বলার চেষ্টা করল নীলাঞ্জন, কিন্তু মীনাক্ষী তা বুঝতে পারল না। এদিকে ঘরের মধ্যে মীনাক্ষীর কেমন যেন অস্বস্তি হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কেমন কেমন একটা গুমট পরিবেশের সৃষ্টি হয়েছে, আর একটা পোড়া গন্ধে ভরে যাচ্ছে চারপাশ। এবার সে লক্ষ্য করল একটা কালো ধোঁয়া জমছে ঘরের ভেতর। রীতিমতো ভয় আঁতকে উঠল সে। সেই ধোঁয়ার কুণ্ডলী ততক্ষণে এক আসরিক অবয়ব নিতে শুরু করেছে। দুটো হাতের মতো ধোঁয়ার রেখা যেন তার গলার দিকেই বিস্তৃত হয়েছে। গলার কাছে চাপ অনুভব করল সে অচিরে। সর্বাঙ্গ ঘেমে গেল ভয়, কষ্টে দুটো চোখ বিস্ফারিত হয়ে গেল মীনাক্ষীর। হঠাৎ দরজায় টোকা পড়তে সে দেখল ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। একটা কাশির দমকের পর কিছুটা স্বাভাবিক হতে সে দরজা খুলল। পঙ্কজ কাকা এগিয়ে এসে বললেন, মীনাক্ষী দিদিমণি, মায়ের ফুলটা গাড়িতে ফেলে এসেছিলে, আমি দেখতে পেয়েই নিয়ে এলাম। বলি কি, এটা দাদাবাবুর কপালে একটু ছুঁয়ে দাও না। অনেক রাতে বাড়ি ফিরল সুলগ্না, মাথাটা এখনো ঝিমঝিম করছে। আজ একটা হেস্ত নেস্ত করেছে সে, কিন্তু রাগটা এখনো পুরোপুরি কমেনি। মাকে বলে গেছিল বান্ধবীর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ, ফিরতে রাত হবে। বাইরের দোকানে বসে সে অল্প আহার সেরে ফিরেছে, ফ্রেশ হয়ে শুয়ে পড়ল বিছানায়। ঘুম যে সহজে আসবে না তা সে জানে। সকাল থেকে যা যা ঘটেছে ভাবলে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। আগামীকাল কি হবে কে জানে। কলেজের শুরুর দিন থেকে নীলাঞ্জনকে ভালোবাসে সুলগ্না। যেন ওকে ছাড়া তার এক মুহূর্ত চলবে না। দুজনের বন্ধুত্ব যখন গাঢ় হল, তখন ছুটির দিন পেলেই ওর বাড়িতেই গিয়ে হাজির হতো। যদিও তার প্রতি নীলাঞ্জনের ভাবনা স্পষ্ট ছিল না কোনোকালেই। যত দিন যায় সে নিজে থেকেই নীলাঞ্জনের ঘনিষ্ঠ হতে থাকে। শেষে নীলাঞ্জনের পক্ষে কোনো সাড়া না পেয়ে একদিন নিজের মনের কথা বলে দেয় সুলগ্না। নীল, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ রে বল। নীল, তুই আমার খুব কাছের, তোর সাথে কথা বলে আমি খুব শান্তি পাই জানিস। কত সিক্রেট তোকে শেয়ার করেছি। আচ্ছা, আমরা কি রিলেশনে যেতে পারি? আই লাভ ইউ নীল, আমি তোকে ভালোবাসি। কথাটা শুনে নীলাঞ্জন যেন আকাশ থেকে পড়ে, বলে, সে কি রে, এ তুই কি বলছিস? হ্যাঁ, আমরা ভালো বন্ধু ঠিকই, কিন্তু আমি সেভাবে কোনোদিন ভাবিনি তোকে। এটা অসম্ভব। কেন নীল, কেন? তুই কিছুই বুঝিস না, আমি তোর জন্য পাগল নে। তাই তো সেদিন কলেজে রক্তিম আমাকে প্রপোজ করলে আমি সবার সামনে ওকে চর মেরেছিলাম শুধু তোর জন্য। আর আজ তুই আমাকে না বলে দিলি। দেখ, সেদিন তুই কি করেছিলিস সেটা তোর ব্যাপার, তুই শুধু আমার একজন ভালো বন্ধু, ওকে? আর আমি মীনাক্ষীকে মন থেকে ভালোবাসি, এসব আমাকে বলিস না। এখন তুই বাড়ি যা। দেখ নীল, প্লিজ, আমি তোকে সত্যি ভালোবাসি রে, এমন করিস না। আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, তুই জানিস আমি রাগ নিয়ন্ত্রণে রাখতে পারি না। প্লিজ এরকম করিস না, প্লিজ। এই রাগ তো তোর রাগ, অন্যায় কথা তুই বলছিস, আবার ভয় দেখাচ্ছিস। জোর করে কোনো কিছু মেলে না, বাড়ি গিয়ে রেস্ট নে, যা। ও, এই ব্যাপার? আজ আমার আবেগের কোনো দাম নেই তোর কাছে? জুতো সেলাই থেকে চণ্ডী পাঠিয়ে সুলগ্নার প্রেম মীনাক্ষের সাথে? এই দেখ আমার দিকে দেখ, কি নেই আমার? হ্যাঁ, কি নেই আমার যা ওই মীনাক্ষীর মধ্যে আছে? নীলাঞ্জনের হাতটা ধরে নিজের মুখে বোলাতে থাকে সুলগ্না। অসহ্য লাগে নীলের, রেগে গিয়ে বলে, সুলগ্না, জানতে চাস কি আছে ওর? ওর একটা সুন্দর মন আছে যেটা যেটা তোর নেই। চলে যা এখান থেকে, চলে যা। তোর মতো নোংরা মনের মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর। তোকে নিজের বন্ধু ভাবতেও আমার ঘেন্না হচ্ছে, তোর মুখ দেখতে চাই না আমি, বেরিয়ে যা। নীলের দিকে অগ্নি দৃষ্টি হেনে সুলগ্না দ্রুত পায়ে বেরিয়ে গেল ওদের বাড়ি থেকে। সুলগ্না নীলাঞ্জনের সাথে রাগারাগি করে নিজেরই ক্ষতি করল। কিছুদিন বাদে সুলগ্নার রাগ অভিমান পরিণত হল দুঃখ ও বিষাদে। ওর ভুল বুঝতে পেরেছিল। ও অনেকবার কল করে বা মেসেজ করে বোঝাতে চেয়েছিল নীলকে, কিন্তু নীলাঞ্জন তার আর কোনো কথা কানেই নেয়নি। এখন আর নীলাঞ্জনের ওপর তার কোনো রাগ নেই। এমনকি যখন মীনাক্ষীর সাথে তার বিয়ে ঠিক হলো, তখনও তার রাগ হয়নি। কিন্তু মীনাক্ষী মেয়েটাকে তার একদম ভালো লাগে না। সেটা হিংসা কিনা সে জানে না। তার বরাবর মনে হয় মেয়েটা নীলাঞ্জনকে ভালোবাসে না, ও ঠিক ঠকাবে। তাই যখন দেখল ছেলেটির ওই করুণ অবস্থা, তখন তার সমস্ত রাগ গিয়ে পড়ল মীনাক্ষীর ওপর। এদিকে নীলের অবস্থার অবনতি হচ্ছে, কিন্তু ডাক্তাররা কেউই সঠিক তথ্য দিতে পারছে না যে নীলের ঠিক কি হয়েছে। অবশেষে উপায় না পেয়ে একদিন সুলগ্না ওর এক পরিচিত একজনের থেকে ঠিকানা নিয়ে এক তান্ত্রিকের কাছে হাজির হল। তান্ত্রিক তখন গঞ্জিকা সেবনে মত্ত। সুলগ্নাকে ইশারায় সামনে বসতে বলে কিছুক্ষণ এক দৃষ্টি ওর কপালের দিকে তাকিয়ে রইল। সুলগ্না যেন কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে তান্ত্রিক বললেন, মা, তোকে আর কিছুই বলতে হবে না, আমি তোর ললাট লিখন পড়ে নিয়েছি। তুই যার জন্য এসেছিস তাকে বান মারা হয়েছে, আগামী 3 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। কথাটা শুনে যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল সুলগ্নার। কাঁপা গলায় ও জিজ্ঞাসা করল, এই কি বলছেন বাবা? ওর এমন ক্ষতি কে করবে? ও তো কারোর কোনো ক্ষতি করেনি। আপনি বাবা, আপনি ওকে বাঁচান, আপনার পায়ে পড়ছে, ওকে বাঁচান। তান্ত্রিক ওকে জানালেন, উতলা হোস না মা, উতলা হোস না। আমি জানি, আমি জানি যে তুই ওকে বড্ড ভালোবাসিস, ওকে পেতেছে ভুল কাজও করেছিস, কিন্তু কিন্তু এখন তুই অনুশোচনায় পুড়ে শুদ্ধ হয়েছিস। তবে এটা বলতে পারি, ওর খুব কাছের কেউ এই কাজটা করেছে। তোর আকুলতা পবিত্র, তবে তবে মা বড্ড দেরি হয়ে গেছে, আমার তো আর কিছুই করার নেই। এমন বলবেন না বাবা, কিছু একটা উপায় বলে দিন, আমি ওকে হারাতে চাই না। সুলগ্নার আকুলতা দেখে বৃদ্ধ তান্ত্রিক হাতের ইশারায় ওকে থামতে বলে কিছু যেন চিন্তা করলেন, তারপরে বললেন, দেখ দেখ মা, দুটো উপায় আছে। হয় যে বান মেরেছে, সে নিজে থেকে যদি এই ক্রিয়া বন্ধ করে, তাহলে আবার তোর নীলাঞ্জন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আর না হলে পিশাচ পাঠিয়ে নীলাঞ্জনের মৃত্যুর পূর্বে তাকে শেষ করতে হবে, যে তার ক্ষতি চাইছে। প্রথমটার এখন কোনো মতেই সম্ভব নয়, তাই দ্বিতীয় উপায়টায় তোকে বেছে নিতে হবে, তবেই বাঁচবে তোর ভালোবাসা। তবে তবে তুই কি ঝুঁকি নিতে পারবি, ভালো করে ভেবে দেখ। তান্ত্রিকের কথা শুনে চোখের জল মুছে সুলগ্না দৃঢ় গলায় বলে, না বাবা, ভাবার আর কিছুই নেই, আমার কাছে নীলের জীবন আগে, আমি প্রস্তুত। আমাকে কি করতে হবে? বেশ বেশ, তোকে বিশেষ কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, তোর কি কাউকে সন্দেহ হয়? প্রশ্নটা করার পরে সুলগ্নাকে চুপ থাকতে দেখে তিনি বলে ওঠেন, আমি জানি তুই কার কথা ভাবছিস। যদি তুই নিশ্চিত হোস যে সেই তোদের ক্ষতি করছে, তাহলে আর দেরি না করে তার একটা ছবি আর নাম আমাকে দিয়ে যা, যা বাকি সব কিছু আমি সামলে নেব। সুলগ্না মনে মনে অনেক কিছুই ভাবছিল, তবে ও নিশ্চিত এই কাজ মীনাক্ষী ছাড়া আর কারোর নয়। তাই আর কিছু না ভেবে ও মীনাক্ষীর নাম জানিয়ে ছবি দিয়ে তান্ত্রিককে কাজ শুরু করার অনুরোধ জানালো। মীনাক্ষী যে নীলাঞ্জনের সাথে এতটা খারাপ কিছু করতে পারে ভাববেই পারেনি সুলগ্না। তান্ত্রিক ওকে জানায় যে ওর সন্দেহই সঠিক, মীনাক্ষী আসল কালপ্রিট। ও শপথ নেয় নীলাঞ্জনের ওপর থেকে ওই ডাইনির কালো ছায়া ও সরাবেই, রাগে তার দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায়। তান্ত্রিক তাকে শেষবারের জন্য সাবধান করে বললেন, মন দিয়ে শোন মা, আমার পিশাচ যদি কোনোভাবে কার্যসিদ্ধি করতে না পারে, তাহলে কিন্তু ক্ষতি তোরই হবে। সুলগ্না সেসব কথায় কান দিল না। একবার মনে হয়েছিল পুরোপুরি নিশ্চিত না হয়ে কাজটা করা হয়তো ঠিক হচ্ছে না, পরক্ষণেই সে ওই ভাবনা মন থেকে সরিয়ে ফেলল। এখন বিছানায় শুয়ে এইসব ভাবতে ভাবতে হঠাৎই তার মনে হলো ঘরের ছাদটা যেন নিচু হয়ে তার দিকে এগিয়ে আসছে। নিভু আলোয়ে এক মুহূর্তে চেনা ঘরটাকে অচেনা মনে হলো তার। বদ্ধ ঘর মাংস পোড়া গন্ধে এবং ধোঁয়ায় ভরে যাচ্ছে। দেওয়াল ছাদ সব মিলে একটা চেনা অবয়ব ধারণ করেছে। তার মানে কি পিশাচ কার্যসিদ্ধিতে বিফল হয়েছে? ভয়ে শরীর অবশ হয়ে গেল তার, গলা দিয়েও শব্দ বেরোল না। দুটো পৈশাচি খাত তার গলা চেপে ধরল, সহস্র অদৃশ্য নখ যেন চিরে দিল তার শরীর। তপ্ত শয্যা থেকে উত্তাপ ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। শ্বাসরোধ হওয়ার সাথে সাথে অসহনীয় জ্বালা অনুভূত হল। একসময় এই যন্ত্রণা সে আর সহ্য করতে পারল না। তার ক্ষতবিক্ষত নিষ্প্রাণ দেহটা বিস্ফারিত নেত্র মেলে পড়ে রইল বিছানায়। সকালের খাবার একটা থালায় সাজিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় চলে এলো রক্তিম। সেখানে আলুথালু চাদর জড়িয়ে এক শয্যাশায়ী বৃদ্ধা ঘুম থেকে উঠে যেন কারোর প্রতীক্ষা করছে। রক্তিম এসে খাটের পাশে বসল খাবার নিয়ে। তাকে দেখে বৃদ্ধা মাথা তুলল। সে অল্প অল্প করে খাইয়ে দিতে লাগলো বৃদ্ধাকে। তারপর বলল, দিদা, আজ একটা বিদ্যা শিখিয়ে দেবে আমায়। বৃদ্ধা মাথা নাড়িয়ে জানতে চাইল, এ দাদু ভাই, শিখিয়ে দেব, তা কি শিখতে চাও শুনি। হ্যাঁ, রক্তিম বলল, বশীকরণের উপায়টা আমায় বলে দাও, আমি ওটা শিখতে চাই। বৃদ্ধার মুখে আবার কালো ছায়া নেমে এলো। সে বলল, এসব জেনে তুমি কি করবে খোকা? এই তো সেদিন বান মারার পদ্ধতি জানলে, আজ আবার বশীকরণ শিখতে চাইছ? এসব জিনিস শেখা উচিত নয়, এসব তো তুমি প্রয়োগ করতে পারবে না, সেসব করা যে পাপ, জীবন ছাড়খাড় হয়ে যাবে। আজ আমার অবস্থা দেখছো তো, তাই বলছি এইসব না শিখে আমি বরং তোমাকে গল্প বলি, শোনো। হ্যাঁ, রক্তিম দিদার কথায় গুরুত্ব দিল না। সে নাছোড় বান্দা, বশীকরণ বিদ্যা সে শিখবেই। ওর মনের ভেতরটা একটা হিংস্র সাপদের মতো উজ্জীবিত হয়ে আবার শান্ত হয়ে গেল। বৃদ্ধার থেকে এই কৌশল তাকে শিখতেই হবে, তাহলেই তার মনস্কামনা পূর্ণ হবে। যদিও সে জানে দিদার জীবন সত্যি দুঃখের, কালো জাদুবিদ্যার প্রায় সবই তার জানা, কিন্তু সেসব যেন তার নিজের জীবনের ওপরেই অভিশাপ হয়ে নেমে এসেছে। অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, তারপর একে একে হারিয়েছেন নিজের মেয়ে ও জামাইকে। এখন সম্বল শুধু এই তার নাতি। শেষ জীবনে এসে গ্রামের লোক তাকে ডাইনি অপবাদ দিল। এই নাতি তাকে লুকিয়ে এখানে নিয়ে এসেছে। এদিকে বছর তিনেক আগে একটা গাড়ি দুর্ঘটনায় বাবা মাকে হারিয়েছে রক্তিম। তখন সে কলেজের প্রথম বর্ষের ছাত্র। কলেজে ভর্তি হওয়ার পরেই সুলগ্না নামে একটা মেয়ের কাছে অপমানিত হয়ে একেবারে অন্তর্মুখী হয়ে পড়ে সে। এই সময় তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে তার পাশে দাঁড়ায় নীলাঞ্জন। এই নীলাঞ্জন ছাড়া বলতে গেলে সে আর কারোর সাথেই কলেজে বিশেষ মেশেনি। শুধু বছরের শেষের দিকে একটা মেয়ের প্রেমে পড়ে এবং তার ভাবনায় সে পাগল হয়ে যায়। কিন্তু প্রথমবারের স্মৃতি তখনও টাটকা থাকায় সে দ্বিতীয়বার আর একই ভুল করেনি। রক্তিম দেখেছে নীলাঞ্জন মেয়েটার সাথে কথা বলে, তার হাত ধরেই সে মেয়েটার সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সমর্থ হয়। যদিও বন্ধুত্ব হলেও নিজের মনের কথা সে কখনো তাকে বলতে পারেনি। মেয়েটা তার কাছে স্বপ্নের মতো, দেখলেই যেন সে সম্মোহিত হয়ে যায়। জগতের অন্য কিছুতে তার আর খেয়াল থাকে না, কিন্তু সে যখন দেখল মেয়েটার সাথে নীলাঞ্জনের সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছে, তখন সে আর সহ্য করতে পারল না। তার ভালোবাসার মানুষকে বন্ধু ছিনিয়ে নেবে, এটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু সে কী বা করতে পারে? সম্ভ্রান্ত বড়লোক ঘরের ছেলে নীলাঞ্জন, আর সে একজন অনাথ। তাছাড়া মীনাক্ষী নীলাঞ্জনকেই পছন্দ করে, তাই মনের রাগটা ছাইচাপা আগুনের মতো জ্বলতে লাগলো তার অন্তরে। কিছুদিন পরে একটা ক্ষীণ আশা জেগে উঠল ওর মনে, যখন ও দিদার থেকে বাণ মারার বিদ্যা শিখল। কথায় কথায় ও জানতে পেরেছিল ওর দিদা বশীকরণ সহ আরও অনেক কালা জাদুবিদ্যা জানে। তখন রক্তিম একটা পরিকল্পনা মনে মনে ছকে নিল। বান মেরে একবার যদি সে নীলাঞ্জনকে সরিয়ে দিতে পারে তাহলেই তার রাস্তা পরিষ্কার। তারপর বশীকরণ করতে হবে মীনাক্ষীকে, ব্যাস, আর কেউ তাকে আটকাতে পারবে না মীনাক্ষীকে নিজের কাছে পাওয়া থেকে। শুধু একটা বিষয়ে তার সন্দেহ ছিল যে আদেও এসবে কাজ হয় কিনা, নাকি সবই বুজরুকি। কিন্তু বিদ্যা প্রয়োগের পর যখন নীলাঞ্জন অসুস্থ হয়ে পড়ল তখন সে আশ্বস্ত হল তার ক্রিয়ায় কাজ হয়েছে এবং নিশানা একেবারে অব্যর্থ। প্রথমটায় একটা পাপবোধ, খারাপ লাগা তাকে সর্বদা জড়িয়ে থাকলেও এই দুই দিনে সে সব কিছু মন থেকে মুছে ফেলতে পেরেছে। এখন তার একটাই লক্ষ্য, মীনাক্ষীকে পাওয়া। আজ তৃতীয় দিন, হিসেব মতো নীলাঞ্জনের আজই মৃত্যু ঘটবে। একটা কাজ সম্পন্ন হতে চলেছে, দ্বিতীয় কাজ মীনাক্ষীকে নিজের বশে আনা। সেই কারণেই দিদাকে জোড়াজুড়ি করল সেই মন্ত্র এবং ক্রিয়া পদ্ধতি জানার জন্য। না দিদা, আমাকে শেখাও তুমি, আমি শিখতে চাই। তুমি যদি আমাকে সেই বিদ্যা না শেখাও তাহলে আমি আত্মহত্যা করব, তারপরে একা একা থেকো তুমি, এই বলে দিলাম। বৃদ্ধা শিউরে উঠলেন, বুঝলেন এ ছেলেকে তিনি নিজেই ভুল পথে ঠেলেছেন, সেখান থেকে আর ওকে ফেরানো যাবে না। তাই নিজের একাকিত্বের ভয়ে বাধ্য হলেন সেই বিদ্যা নাতিকে শেখাতে। তিনি বলতে শুরু করলেন আর রক্তিম এক মনে তার শুনতে লাগল। জানা শেষ হলে সে খাবারের খালি থালা নিয়ে নিচে নেমে গেল। সিঁড়ির শেষ ধাপে এসে একটু অপ্রস্তুত হল। কখন যেন মীনাক্ষী এসে দাঁড়িয়েছে ওদের নিচের তলার বারান্দায়। ওকে দেখে রক্তিমের মনে মনে যেমন খুশি হল আবার ভয়ও পেল। মেয়েটা কিছু বোঝেনি তো? আসলে মা বাবা মারা যাওয়ার পর থেকেই বাড়িতে সে একাই থাকে। মাস তিনেক আগে সকলের অগোচরে দিদাকে গ্রাম থেকে এনে এখানে রেখেছে সে। বিষয়টা জানাজানি হলে মুশকিল। আরে মিনু, তুমি এখানে কি ব্যাপার? নীল ঠিক আছে তো? সরি, খবর না দিয়েই চলে এলাম। হ্যাঁ, নীল সেই আগের মতোই আছে, কি যে হচ্ছে জানি না। এদিকে একটা খারাপ খবর পেলাম তাই আর কি। নো নো, ইটস অল রাইট, বাট খারাপ খবর মানে কি হয়েছে? আসলে কাল রাতে সুলগ্ন রহস্যজনকভাবে মারা গেছে। হোয়াট? কি বলছো কি তুমি? মানে মানে কিভাবে? হ্যাঁ, পুলিশ বলছে খুন। আমি সকালেই খবরটা পেলাম, নীলকে জানানো যাবে না, তাই তোমার কাছে এলাম। মীনাক্ষীর কাছ থেকে এই খবরটা পেয়ে রক্তিম খুব অবাক হয়ে গেল। ও কি বলবে কিছুই যেন বুঝতে পারল না। সকালবেলা টিভিতে সুলগ্নার মৃত্যুর খবরটা শুনে চমকে উঠল মীনাক্ষী। ইনসেটে তার ক্ষতবিক্ষত শরীরটা দেখে আরও আতঙ্কিত হল সে। শ্মশানে শেষবারের জন্য তাকে দেখার দৃশ্যটা তার মনে পড়ল। মেয়েটাকে খুব একটা পছন্দ না করলেও তার এই পরিণতিতে মনটা ভিজে গেল মীনাক্ষীর। আর একটা সন্দেহও তাকে ঘিরে ধরল, সুলগ্না যদি তান্ত্রিকের সাহায্যে নীলাঞ্জনের ক্ষতি করে থাকে তাহলে তাকে কে মারল? আর গতকাল নীলাঞ্জনের বাড়িতে তার যে অনুভূতি হয়েছিল তার নেপথ্যেই বা কি ছিল? এই সব কিছুর উত্তর দিতে পারেন কেবলমাত্র একজন, সেই তান্ত্রিক যাকে লুকিয়ে লুকিয়ে সে দেখেছিল। মীনাক্ষী মনে মনে ঠিক করল একবার সেই তান্ত্রিকের কাছে যাবে। এদিকে নীলাঞ্জনের শরীরের আরও অবনতি ঘটেছে, ডাক্তারও রোগ ধরতে না পেরে এক প্রকার জবাব দিয়ে দিয়েছে। দিশেহারা মীনাক্ষী কি করবে কিছুই বুঝতে পারল না। নীলাঞ্জনকে বাঁচাতে শেষ চেষ্টা হিসেবেও তাকে যেতেই হবে তান্ত্রিকের কাছে, কিন্তু একা যাওয়া ঠিক হবে না। তাই সে ঠিক করল রক্তিমকে সঙ্গে নিয়ে যাবে। সেই ভাবনায় সে চলে এসেছিল রক্তিমের বাড়িতে। নিচের তলায় কেউ নেই, তাই দেখে ধীর পায়ে উঠে গেল দোতলায়। আর তখনই চোখে পড়ল দৃশ্যটা। এই বাড়িতে যে রক্তিম ছাড়া আর কোনো মানুষ থাকতে পারে সেটা ভাবতেই পারেনি মীনাক্ষী। দরজার আড়াল থেকে সে দেখল একজন বয়স্কা মানুষকে রক্তিম খাইয়ে দিচ্ছে। মানুষটার মুখে অজস্র বলি রেখা জালের মতো ছড়িয়ে আছে। তিনি নিচু গলায় কি যেন বোঝাচ্ছেন রক্তিমকে। কিছু কিছু কথা মীনাক্ষীর কানে এলো আর তাতেই যেন ভাবনা সম্পূর্ণ বদলে গেল তার। একটা শিরশিরে ভয় ঘিরে ধরল তাকে। ধীরে ধীরে রক্তিমের নজর এড়িয়ে সে নিচে নেমে এলো। রক্তিমের বাড়ি থেকে মীনাক্ষী সোজা পৌঁছে গেল শ্মশানে তান্ত্রিকের আস্তানা, আর সেখানে গিয়েই জানতে পারল সবকিছু। সেও তার সন্দেহ তান্ত্রিককে জানাল। তান্ত্রিক বললেন, দুদিন আগে একটি মেয়ে আসে তার পরিচিত একজনের অসুস্থতা সারিয়ে তোলার জন্য। সব কিছু শুনে আমি বুঝতে পারি কেউ তাকে বান মেরেছে। এমত অবস্থায় বান নিক্ষেপকারীর মৃত্যুই একমাত্র বাঁচাতে পারে রুগীকে। মেয়েটি তোর ছবি দেখিয়ে বলে যে সে নিশ্চিত এসবের জন্য তুই দায়ী। আমি তাকে বারবার সাবধান করে বলি এর পরিণাম কিন্তু মারাত্মক, কিন্তু সে কোনো কথা শোনেনি। সে নাকি সম্পূর্ণ নিশ্চিত তুই তার পরিচিত ছেলেটির ক্ষতি করছিস। এদিকে রুগী ছেলেটির হাতেও বেশি সময় ছিল না, তাই আমি পিশাচ আহ্বান করতে বাধ্য হই। এতটা বলে তান্ত্রিক একটু থামলেন। পিশাচের কথা শুনে শিউরে উঠল মীনাক্ষী। নীলাঞ্জনের জন্য দুশ্চিন্তাও হল। তান্ত্রিক আবার বলতে শুরু করলেন, কিন্তু গতকাল রাত্রেই বুঝতে পারি পিশাচ তার কাজে অসফল হয়েছে এবং সেই মেয়েটিকে সে হত্যা করেছে। আজ আমি সকালেই বুঝেছি প্রকৃত দোষী তুই না। তখনই বুঝলাম সর্বশক্তিমান ঈশ্বর তোকে রক্ষা করেছেন। আজ সকালে এই শ্মশানের শেষ প্রান্তে আমি খুঁজে পাই বান প্রয়োগ প্রক্রিয়ার সমস্ত উপকরণ এবং আন্দাজ করতে পারি কে করেছে সেই কাজ। এখন তোর কথা শুনে আর কোনো সন্দেহের অবকাশ নেই যে ওই রক্তিম ছেলেটি এই সব কিছুর পেছনে। যদিও যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, এই মুহূর্তে যদি একে আটকানো না যায় তাহলে আজ তৃতীয় দিবসের শেষে ওই নীলাঞ্জনের মৃত্যু ঘটবেই। এই কথা শুনে আতঙ্কে আঁতকে উঠল মীনাক্ষী। নীলাঞ্জনের মৃত্যুর কথাটা ভাবতেই তার বুক কেঁপে উঠল। অথচ সে এক কঠিন দোটানায় পড়ল। এটুকু সে বুঝেছে নীলাঞ্জনের সময় ক্রমশ ফুরিয়ে আসছে। এদিকে তাকে বাঁচাতে গেলে পিশাচের হাতে প্রাণ যাবে রক্তিমের। তান্ত্রিক কঠোর কণ্ঠে বললেন, সময় বড়ই কম, যা সিদ্ধান্ত নেওয়ার দ্রুত নিতে হবে। ক্ষণিকের বিলম্ব হয়তো সব কিছুকে শেষ করে দেবে। এই অদ্ভুত পরিস্থিতিতে কেঁদে ফেলল মীনাক্ষী, কিন্তু নীলাঞ্জনের কথা ভেবে সে তান্ত্রিককে সম্মতি জানাল। তান্ত্রিক কাল বিলম্ব না করে বসে পড়লেন কুণ্ডের সামনে। মন্ত্র পড়তে শুরু করার কিছুক্ষণের মধ্যে আবার সেই ধোঁয়া জমাট বাঁধতে শুরু করল কুণ্ডের ওপর। অন্যদিকে আজ রাতেই বশীকরণ ক্রিয়ায় বসবে রক্তিম। সে জানে সন্ধ্যার সূচনা পূর্বেই তার একটা কার্য সম্পন্ন হবে, তাই বেলার দিকে প্রয়োজনীয় সব কিছু জোগাড় করেছে সে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিজের ঘরে বসে ডায়েরিতে লিখে নিচ্ছিল নিয়মবিধি। ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ। হঠাৎ সেগুলো খটখট শব্দে সজোরে নড়তে শুরু করল। বিস্মিত রক্তিম কিছু বুঝে ওঠার আগেই কালচে ধোঁয়ায় ভরে গেল সারা ঘর। সেটা জমাট বেঁধে একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করল। ঘন কালো সেই মূর্তি ঘরের ছাদ ছোঁয়া তার উচ্চতা। দু চোখে যেন আগুন জ্বলছে। উন্মুক্ত মুখগহ্বর থেকেও আগুনের হলকা প্রলম্বিত জিহ্বার মতো নির্গত হচ্ছে। হঠাৎ রক্তিম এই বিভৎস ঘটনা দর্শনে ভয় পেয়ে গেল। চিৎকার করে উঠল সাহায্যের জন্য। বাঁচাও বাঁচাও, কি আছো কি আছো, বাঁচাও মায়, এই আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, বাঁচাও, কি আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও মায়। সেই চিৎকার ওই বদ্ধ ঘরেই বন্দী হয়ে রইল। সহসা সেই অগ্নিকুণ্ডের মতো মুখটা রক্তিমের ভয়ে কুঁকড়ে থাকা দেহটা লক্ষ্য করে নেমে এসে তাকে সম্পূর্ণ গ্রাস করে নিল। শেষবারের জন্য তার মনে হলো সারা শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে। সেই ধোঁয়ার পেটের ভেতর সে যন্ত্রণায় ছটফট করতে করতে স্থির হয়ে গেল। একসময় তার কালচে দগ্ধ শরীরটা পোড়া কাঠের মতো পড়ে রইল মেঝের ওপর। দিন শেষের সূর্যটা ছটফট করতে লাগলো পশ্চিম আকাশের কোলে লুকিয়ে পড়ার তাগিদে। দোতলার জানলার বাইরে সেই দৃশ্যের দিকে তাকিয়েই অজান্তে চোখ ভিজিয়ে ফেললেন সেই বৃদ্ধা। একটা খারাপ কিছুর ইঙ্গিত তিনি পেয়েছেন। আমি বুঝেছি দাদু ভাই, তুই আর ফিরবি না, আর ফিরবি না, বারণ করেছিলাম, শুনলি না আমার কথা, সব শেষ হয়ে গেল, সব শেষ হওয়ার এক রিক্ততা অশ্রু হয়ে বয়ে যেতে শুরু করলো তার বলিরেখার পথ ধরে। এদিকে নীলাঞ্জনের বাড়ির লোকেদের মুখে হাসি ফুটল। সকলকে অবাক করে ঠাকুরের দয়ায় হঠাৎই সুস্থ হয়ে উঠল নীলাঞ্জন। এদিকে তান্ত্রিককে শেষবারের জন্য প্রণাম জানিয়ে নিশ্চিন্ত চিত্তে শ্মশান চত্বর ত্যাগ করল মীনাক্ষী। আর ওই অলক্ষেই বৃদ্ধ তান্ত্রিকের ঠোঁটের কোণে খেলে গেল এক রহস্যময় হাসি। আমাদের আজকের কাহিনী এখানে শেষ হলো। আমাদের সঙ্গে আজ গল্প পাঠেছিলেন বিভাসবাবু, সোমন, রুমেলা দেবী, রিয়া, ডাক্তারবাবু, পার্থ, নীলাঞ্জন, তীর্থ, সুলগ্না, প্রার্থনা, রক্তিম, সৌভিক, মীনাক্ষী, সুস্মিতা, পঙ্কজ কাকা, দেবদীপ, রক্তিমের দিদা, নবনীতা ও বৃদ্ধ তান্ত্রিকের চরিত্রে শ্রী সুমিত দাশগুপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন গল্প নিয়ে আমরা হাজির হব শীঘ্রই। নমস্কার।